پہنانے کی ضرورت ہے اور روح آتی ہے راتوں کے رونے سے راتوں کے مانگنے سے. اس لیے دن کو محنت ہو عمل کے ساتھ دعوت کے ساتھ اور راتوں کو محنت ہو دعا کے ساتھ. اس کام کے اندر یہی دو چیزیں ہیں, ایک دعوت ایک دعا. دعوت کیا ہے؟ اللہ کے بندوں کو اللہ کی طرف بلانا, خدا پاک کی بڑائی کو بولنا, اس کی قدرت کو بولنا, اس کے کرتا دھرتا ہونے کو اتنا بولا جائے کہ ہمارے دل کے اندر سے مخلوق کا یقین نکل جائے, خدا پاک کی ذات عالی کا یقین ہمارے دل کے اندر پیدا ہو جائے. خوب دعوت دینی ہے, ہر فرد کو اس پر لانا ہے, ہر فرد کے اوپر محنت کرنی ہے, اور پھر رات کو اٹھ کر دوسرا عمل کرنا ہے اور وہ ہے دعا. دعا کیا ہے؟ اللہ کے سامنے اپنی حاضری, اپنی بے کسی, اپنی بے بسی کو رکھنا اور یہ کہنا کہ اللہ کرنے والی ذات تیری ہی ذات ہے, تجھے ہی کرنا ہے, تو ہی کر رہی ہے, تو ہی کرتی آئی ہے. کرنا کیا ہے؟ کہ تو ہم سب کو ہدایت سے مالا مال فرما, ہم سب کو اپنا تعلق نقصی فرما اور ہر فرد امت کو اس کام کے لیے قبول فرما. آدمی جب اپنی سی محنت کرتا ہے, اپنی سی کوشش کرتا ہے اور پھر خدا پاک کے سامنے اپنی حاضری بے کسی کو رکھتا ہے تو اللہ جل شانہ ہم نوالو بڑے ارحم الراحمین ہیں, بڑے اکرم الاکرمین ہیں. کسی کی محنت کو ضائع نہیں فرماتے اور کسی کے مانگنے کو رد نہیں فرماتے, بلکہ خدا پاک کی ذات عالی ایسی رحیم ہے کہ رات کو باقاعدہ اعلان فرماتی ہے, اے کوئی معافی چاہنے والا, اے کوئی سوال کرنے والا, اے کوئی مغفرت طلب کرنے والا. اس وقت میں دو آنسو بہانے, نہ معلوم کس کا آنسو اللہ کو پسند آ جاوے اور نہ معلوم کس کے مانگنے پر اللہ دروازہ کھول دیں. رات کو ماں باپ بھی اپنے دروازہ بند کر لیتے ہیں, سب اپنے دروازے بند کر لیتے ہیں. اے خدا پاک کی ذات عالی کا دروازہ ہے جو دن کو بھی کھلا رہتا ہے اور رات کو بھی کھلا رہتا ہے. اگر ہم اس وقت کے اندر بھی دعا مانگیں, روئیں دھوئیں, تو اللہ کو اپنے بندے کا مانگنا اور اللہ کو اپنے بندے کا رونا بہت محبوب ہے, بہت پسند ہے. ایک بزرگ گزرے ہیں جو دن بھر خوب محنت کرتے تھے, خوب جو بیانات بھی کرتے تھے, خوب حقائق نقائق بھی بیان کرتے تھے, رات کو تہجد پڑھتے تھے, روتے تھے. جب ان کا انتقال ہوا تو کسی نے خواب میں دیکھا, پوچھا کیا ہوا, کہنے لگے وہ سارے حقائق دقائق, وہ سارے بیانات ارشادات, وہ ساری چیزیں دھری رہ گئیں, یہاں ان کی کوئی حقیقت نہیں, یہاں ان کی کوئی قیمت نہیں, یہاں جو قیمت ہے وہ رات کے دو آنکھوں کی اور رات کی دو رکعت کی قیمت ہے. اس لیے اپنے رونے کی مقدار کو بڑھایا جائے, اپنی دعاؤں کو کی کثرت کی جائے. اللہ جل شانہ ہم نوالوں نے اپنے سے لینے کے لیے ہمیں یہ ایک راستہ دیا ہے, دعوت کا اور دعا کا. میرے محترم دوست بزرگ ہونے والے نے کہا تھا جی بزرگ آپ جا کچھ سنلام یہ ارکم ہی جرکم ایک شریر اتبا ایک کھانچا تو کھانچا تیر ہلو تو شریر تیر ہلو کچھ یہ مدد آسل جنس جا سیٹ ہل روح تو شریر مدد جت پن روح نہ تھے شریر کو کاج آسے نا تو یہ سب کچھ آمل جا کچھ ہم سنلام یہ پنت یہ سب کچھ روح ہل راتر دعا اور کان کاٹے দোয়াটাই হলো আসল রূপ কাজী দুই আমল আমাদেরকে করতে হবে এই রাস্তার মধ্যে এক আমল তো হলো দাওয়াতওয়ালা মেহনত করতে হবে সারাদিন আমরা দাওয়াতওয়ালা মেহনত করলাম মানুষের খোশামত করলাম দাওয়াতওয়ালা মেহনত কি যে আল্লাহ তালার বড়াই বয়ান করলাম আল্লাহ তালার আজমতকে বয়ান করলাম আল্লাহ থেকে হয় মখলুক থেকে হয় না এসব কথাকে আমরা মানুষকে দাওয়াত দিলাম সে আল্লাহ রাস্তায় বের হয়ে আমরা এই দাওয়াতের আমল করলাম তো মেরে মহতরম দোস্ত বুঝব এই দাওয়াতের আমলের পরে যেটা হবে সেটা হলো রাত্রের দোয়া রাত্রেবেলা দোয়ারও খুব এহতেমাম করা চাই, তাহাজ্জুদের এহতেমাম করা চাই, এবং ওই সময় দোয়া দোয়া খুবই কবুল হয়ে যায়। কারণ ওই সময় আল্লাহ তাআলা স্বয়ং ডাকেন যে কেউ আছে আমার কাছে সাহায্য চাইবে, আমি তাকে সাহায্য করব, কেউ আছে এরকম যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব, কেউ আছে এরকম যে আমার কাছে মাফ চাইবে আর আমি তাকে মাফ করে দিব। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, রাত্রিবেলার যে দোয়া এসব যে আল্লাহ তাআলা নিজেই মানুষের কাছে চান যে মানুষ আল্লাহর কাছে চান, দুই ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। রাত্রের এই দুই ফোঁটা পানি বড় দাম রাখে আল্লাহ তাআলার কাছে, বড় কিমত রাখে আল্লাহ তাআলার কাছে। তুই দোয়া কি করব, দোয়া বলে যে ভাই নিজের আজিজি, নিজের অক্ষমতা, নিজের অপারগতা, যে আল্লাহ আমি কিছুই পারি না, আমার দ্বারা কিছুই হয় না, মখলুক থেকে কিছুই হয় না, কেউ করতে পারবে না, কর্তা ধর্তা একমাত্র আপনি, কর্তা ধর্তা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সামনে নিজের অক্ষমতাকে প্রকাশ করা, নিজের অপারগতাকে প্রকাশ করা, আর আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। মাগফিরাত চায় মানুষ, সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েত চাই, এবং সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা দাওয়াতের মেহনতের জন্য কবুল করেন, আমাকে আল্লাহ তাআলা এই মেহনতের জন্য কবুল করেন, এই সব জিনিস আল্লাহ তাআলার কাছে ওই সময় চাইবার জিনিস। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যে শেষ রাত্রে উনি বলেন যে মা বাপ রাত্রে দরজা বন্ধ করে দেয়, আল্লাহ জানার দিনেও দরজা খোলা রাখেন, রাত্রেও তারা দরজা খোলা রাখেন। অথচ মা বাপও রাত্রি হয়ে গেলে, মা বাপ যে তার সন্তানের জন্য এত মহব্বত রাখে, সেও রাত্রে হয়ে গেলে, তারাও রাত্রে হয়ে গেলে নিজেদের দরজা বন্ধ করে নেয়। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে বড় মেহরবান, বড় দয়ালু, বড় দাতা তিনি। তিনি তো দিনেও তার দরজাকে খোলা রাখেন, রাত্রেও তিনি বান্দাদের জন্য আপন দরজাকে খোলা রাখেন। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যে রাত্রের এই সময়টাকে বড় মূল্য, মনে মূল্যবান সময়, এই সময়ের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। দিনভরের মেহনত আমরা করি, দিনভর আমরা নিজেদেরকে ক্লান্ত শ্রান্ত করি, কিন্তু ওই যে রাত্রে ওই সময়টাতে অবশ্যই আমরা দোয়ার এহতেমাম করি এবং দোয়া আল্লাহ তাআলার কাছে করি। দিনের যে কোনো সময় সুযোগ পাই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। উনি বলেন যে এক বুজুর্গ ছিলেন, উনি দিনভর মানুষের মধ্যে বয়ান করতেন, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কোরআন হাদিস হ্যাঁ এই সমস্ত জিনিস উনি বয়ান করতেন, মানুষকে দাওয়াত দিতেন, এই সব কিছু তিনি করতেন, আর রাতে তাহাজ্জুদ পড়তেন। ওনার ইন্তেকাল হয়ে গেল, তো একজনের স্বপ্নে দেখলো, জিজ্ঞাসা করলো আপনার কি হইল, আল্লাহর সামনে আপনাকে যখন পেশ করা হলো আপনার কি অবস্থা হইল। তো উনি বললেন একথা যে ভাই, সারাদিন আমি যা কিছু বয়ান টয়ান করছি, যত আমি মানুষকে কোরআন হাদিস শুনাইছি, এগুলির কোনো মূল্য হয় নাই, এগুলির কোনো ধর্তব্যই হয় নাই। ওই রাত্রের তাহাজ্জুদ নামাজ আর রাত্রের দুই ফোঁটা চোখের পানি, ওইটাই খোদার কাছে বড় মূল্য হয়েছে। তো এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গনে বলেন যে একদিকে আমরা যেরকম দাওয়াতের মেহনত করব, এমনি ভাবে দোয়াও আমরা করব। হাম ইয়ে দিন কা কাম করে ইস তরিকে সে কি হর এক কে সাথ মহব্বত হো, হর এক কে সাথ শফকত হো, হর এক কা এহতরাম হো, কিসি কো হকীর না সমঝে, কিসি কো জলীল না করে, কিসি কো কমতর না সমঝে, হর এক কা মামলা খুদা কে সাথ হ্যায়, বন্দে কে সাথ নেই, কিস কে সাথ আল্লাহ ক্যা মামলা কর লে কুছ পতা নেই হ্যায়। বহুত সে এসে লোক হতে হ্যায় জিনকো হম কমতর সমঝতে হ্যায়, জিনকো হম হকীর সমঝতে হ্যায়, লেকিন আল্লাহ কে ইয়াহ উনকা ও মকাম হতা হ্যায় কি আগর ও কিসি বাত পর কসম খা লে তো আল্লাহ জিল্ল শানহু উনকি কসম কো পুরা ফরমা দে। মেরে মহতরম দোস্ত বুজুর্গনে বলেন যে এই রাস্তায় যে আমরা মেহনত করব, এই মেহনতের মধ্যে আরেকটা জিনিস আমরা খেয়াল করব, যে আমরা যেন কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার না করি, বদাখলাকি না করি, কাউকে হেয় তুচ্ছ এবং ছোট মনে না করি, বরং সবাইকে মহব্বত করি এবং সবাই সঙ্গে আমার আখলাকের ব্যবহার হয়। কারণ মানুষ মানুষকে তুচ্ছ মনে করে অনেক সময়, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার বড় দাম হয়ে যায়। মানুষ জানে না যে আল্লাহ তাআলার কাছে তার কত দাম। অনেক সময় এরকম মানুষ হয় যে দেখতে তো খুব সাধারণ মনে হয়, মানুষ তাকে তুচ্ছ মনে করে, অথচ সে যদি আল্লাহকে কসম দিয়া দেয় আল্লাহ তার কসমকে পুরা করে দেন। এরকম মানুষও দুনিয়াতে হয়। এই জন্য সবার সঙ্গে মহব্বত হবে এবং সবাইকে আমরা যে আদর মহব্বতের সঙ্গে শফকতের সঙ্গে আমরা তাদেরকে নিব। কারোর সঙ্গে যেন আমার কোনো আমি কাউকে যেন ছোট মনে না করি, কাউকে আমি খাটো মনে না করি। কিতাবোঁ মে কিসা পড়া হ্যায় হশ্র কে ময়দান মে দো আদমিয়ো কো জাহান্নাম সে নিকালা জায়েগা আর আল্লাহ কে সামনে খড়া কিয়া জায়েগা ফির আল্লাহ জিল্লা শানহু আমন ওয়ালহু উনসে ফরমায়েঙ্গে কে যাও জাহান্নাম মে ওয়াপস চলে যাও। এক উনমে সে এসা হোগা জো ভাগতা হুয়া কুদতা হুয়া জাহান্নাম কে অন্দর জাকার গিরেগা, দূসরা এসা হোগা জো বহুত আহিস্তা আহিস্তা চলেগা পিছে বার বার মুড়তা হুয়া দেখতা হুয়া যাবেগা আর দের তক জলতা কহেগা। আল্লাহ জিল্ল শানহু ফির দোনোঁ কো বুলায়েঙ্গে আর জো ভাগতা হুয়া গিয়া হোগা উসসে পুছেঙ্গে কে তু ইস তরীকে সে ভাগতা হুয়া কিউঁ গিয়া, ও কহেগা কে সারি উমর সারি জিন্দগি গুনাহোঁ কে অন্দর গুজারি সারি জিন্দগি তেরি না ফরমানি কি, আজ মে তেরা হুকম মানকর ভাগতা চলা হুঁ আর ইসকো পুরা করনে কি জলদি সে কোশিশ কর রহা হুঁ, ক্যা বাহির হ্যায় কি ইয়ে এক মান হুকম কা মাননা মেরে সারে গুনাহোঁ কা কফারা হো জায়ে। দূসরে আদমি কো বুলায়া যাবেগা উসসে পুছা যাবেগা কে তু ইস তরীকে সে আহিস্তা আহিস্তা তু চলতা থা তু বার বার পিছে মুড়কর ক্যা দেখতা থা, ও কহেগা কে মালিক সারি জিন্দগি তেরি রহমতো কে তেরি অনায়তো কে তেরি বখশিশ কে তেরি আতায় কে কিসসে সুনতে রহে হ্যায় আর তেরি রহমতে বহুত বসি হ্যায়, তুনে সো রহমত রহমত কে সো দরজে বনায়ে হ্যায় এক দরজা দুনিয়া কে অন্দর উতারা আর 99 দরজে তুনে রহমত কে আখরত কে লিয়ে রখে হ্যায়। আজ মে ইয়ে তমন্না কিয়ে হুয়ে থা মে ইয়ে নজর কিয়ে হুয়ে থা শায়দ উস রহমত কে দরজা মে সে কোই খতরা মেরে উপর ভি গির যাবে, মে ইসলিয়ে বার বার মুড়কে দেখ রহা থা। আল্লাহ কো উসকা ইয়ে কহনা ইতনা পসন্দ আয়েগা কে দোনো কি মগফিরত ফরমা দেঙ্গে দোনো কো জন্নত মে দাখিল ফরমা দেঙ্গে। ইসলিয়ে মেরে আজিজ ও দোস্ত ও বুজুর্গো আর ভাইয়ো, হম দীন কা কাম করে লেকিন হর আদমি আপনে আপ কো কসুরবার আপনে আপ কো জো হ্যায় খতাকার আপনে আপ কো জো হ্যায় মুজরিম সমঝতা হুয়া জিস কাম কো করে দূসরে কি হক হাত সে আর দূসরো কো কমতর সমঝনে সে আপনে আপ কো বচাবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গো, এই রাস্তার মধ্যে মানুষের মহব্বত, মানুষের মানুষের সঙ্গে ভালো ব্যবহার, কাউকে খাটো মনে না করা, ছোট মনে না করা, এরকম ভাবে এই মেহনতকে করা। আর মেরে মহতরম দোস্ত বুজুর্গো, উনি এক ঘটনা শুনাইতেছেন এই কথা যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দুইজনকে এরকম হাজির করবেন, আল্লাহর সামনে হাজির করা হবে এবং তাদেরকে আল্লাহ তাআলা দুজনকে হুকুম দিবেন যে যাও জাহান্নামে দাখিল হয়ে যাও। তো তাদের মধ্যে একজন সে দৌড়ায় জাহান্নামের মধ্যে যা পড়বে, আরেকজন সে আস্তে আস্তে ধীরে ধীরে সে চলবে আর বারবার পিছন দিকে তাকাবে, পিছন দিকে ঘাড় বাঁকায় সে তাকাবে। তো আল্লাহ তাআলা আবার দুইজনকে হাজির করবেন আর ওই প্রথম ব্যক্তি যে দৌড়ায় জাহান্নামের মধ্যে পড়ছিল তাকে জিজ্ঞাসা করবেন যে আমার বান্দা তুমি এরকম দৌড় কেন দিলা জাহান্নামের দিকে? তো সে বলল আল্লাহ সারা জীবন আপনার নাফরমানি করছে, আজ একটা আপনি হুকুম দিছেন তো আমি মনে করছি যে সারা জীবন আপনার নাফরমানি করছি, আজ আপনার এই হুকুমের বদৌলতে যদি এই হুকুম মানার উচিলায় যদি আমার সারা জীবনের সমস্ত গুনাকে আপনি মাফ করে দেন, এই জন্য আজ আমি দৌড় দিছি। দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি কেন এরকম আস্তে আস্তে ধীরে ধীরে যেতেছিলা আর বারবার কেন পিছন দিকে তাকাইতেছিলা? তো সে বলবে এই কথা যে আল্লাহ আমি দুনিয়াতে আপনার রহমতের কথা শুনছি আর আপনার রহমত অনেক প্রশস্ত, আপনি আপনার রহমতের থেকে এক ভাগ দুনিয়াতে নামাইছেন আর সমস্ত মখলুককে এই ভাগ দিছেন, এই সমস্ত ওই এক ভাগের সামান্যতম মহাব্বত মানুষ পাইছে, জানোয়ার পাইছে, সবাই পাইছে, এবং এটার কারণে একে অপরকে তারা দুনিয়াতে মহাব্বত করছে, একে অপরের উপরে দয়া মেহরবানি করছে। 99 রহমত আপনি নিজেকে রাখছেন, এই কেয়ামতের দিন আপনার সেই রহমতকে আপনি ব্যবহার করবেন বলে তা আমি চিন্তা করছি, যে যদি আল্লাহ আপনার সেই 99 ভাগ রহমতের মধ্যে থেকে সামান্য রহমত যদি আমার উপরে নাজেল হয়ে যায় তো আজ আমার মুক্তি হয়ে যাবে। তুমি মহতারাম দোস্তা বুধুগ, তারা দুজনে যখন এই জব তাদের শুনবেন, আল্লাহ তাআলা উভয়কে মাফ করে দিয়া তাদের দুজনকে জান্নাতে দাখিল করে দিবেন। এই জন্য মেরা মহতারাম দোস্তা বুধুগ, এই মেহনতের মধ্যে আমরা একে অপরকে মহব্বত করি, আমরা কাউকে খাটো ছোট এবং তুচ্ছ মনে না করি। আমাদের জানা নাই আল্লাহ তাআলার কাছে কি মর্তবা এবং কেয়ামতের দিন আল্লাহ তাআলা তার সঙ্গে কি করবেন। হর সপ্তাহ মামলা খুদা পাকি সাথ হে, বন্দে কে সাথ নেই হে, রেত কো খুদা কে সামনে জানা হে, হরেক কো আল্লাহ কে সামনে হাজির হোনা হে, হরেক কো আপনে কে কা জবাব দেনা হে, হরেক সে পুছা জায়েগা কে তুম কি তুমারে পর জো জিম্মেদারি ডালি গই হে, তুম উসকো কিতনা পুরা কর কর আয়ে হো, আয়া তুমনে আপনি জিম্মেদারি পুরি কি হে ইয়া নাহি কি হে, ये जवाब सबको देना है। मेरे अजीजों दोस्तों और बुजुर्गों और भाइयों, हम अपनी जी कोशिश करते रहे, अपनी जी मेहनत करते रहे, अल्लाह की जात आली पर नजर रखे, खुदाए पाक से मांगते रहे, तो खुदाए पाक बहुत महा फरमाने वाले हैं, बहुत अता फरमाने वाले हैं। ये दुनिया दारुल अमल है, ये अमल करने की जगह नहीं है, ये अमल करने की जगह है, और जो आखिरत दारुल जजा है वहां मिलने की जगह है। हम यहाँ मेहनत करेंगे अपनी ताकत के बकदर, यहाँ कोशिश करेंगे अपनी ताकत के बकदर, खुदा पाक अता फरमाएगा अपनी शान के बकदर। उसने जितनी नेमतें बनाई हैं वो सब अपने बंदों ही के लिए बनाई हैं, ऐसी ऐसी नेमतें जिनका बंदा तसव्वुर नहीं कर सकता, जिनको आंखों ने देखा नहीं, कानों ने सुना नहीं, और किसी के दिल पर उसका साहिबा भी नहीं गुजरा। मेरे अजीजों दोस्तों बुजुर्गों और भाइयों, हम दुनिया को सामने रखकर न चले, हम आखिरत को सामने रखकर चले, आखिरत को सामने रखकर चलेंगे तो हम कामयाब, तो हम फायजुल मुराद, हम पाने वाले बनेंगे। और अगर दुनिया को सामने रखकर चलेंगे तो दुनिया तो चंद रोजा है, खत्म हो रही है, खत्म हो जाएगी, लेकिन अल्लाह हिफाजत फरमाए, आखिरत के अंदर कहीं हम महरूम न कर दिए जाएं। मेरे मोहतरम दोस्त बुजुर्ग बोले जे आमादेर कारो सम्पर्क कोनो मानुषेर संगे नाई, প্রত্যেক বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার হিসাব নেবেন, কোন মানুষের হিসাব নেবে না, সবার হিসাব আল্লাহ তাআলা নেবেন। তো কাজেই ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে খাড়া হইতে হবে, নিজের জিন্দগির হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা এত বড় একটা কাম দিছেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি দিছেন এই দুনিয়াতে, দুনিয়াতে খামাখা আমাদেরকে সৃষ্টি করেন নাই, আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার পিছনে আল্লাহর বিরাট এক উদ্দেশ্য রয়েছে। তো কাজী আমরা দুনিয়াতে যদি আমরা ওই আল্লাহ তাআলার দেওয়া জিম্মাদারিকে, দায়িত্বকে পালন করি, এবং দুনিয়াতে আমরা এরকম ভাবে আল্লাহ পাক যে জন্য আমাদেরকে সৃষ্টি করছেন সেই কাজের মধ্যে আমরা লাগাই, তো কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি হবেন। এবং আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত তৈরি করে রাখছেন, যে নিয়ামত মানুষ কোন মানুষ দুনিয়াতে না চোখে দেখছে, না কানে শুনছে, না কোন মানুষের দিল কল্পনা করছে। এইরকম নিয়ামত আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য তৈরি করে রাখছেন, যারা কিনা এই দুনিয়াতে আল্লাহ তাআলার দেওয়া জিম্মাদারিকে আদায় করবে, এবং আল্লাহ তাআলার আল্লাহর যে জন্য তাকে সৃষ্টি করছেন সেই জিনিস রূপে সে চলবে। তো আল্লাহ তার জন্য এরকম নিয়ামত তৈরি করে রাখছেন, এবং সে সবচেয়ে বড় কামিয়াব হবে আখেরাতে। এই জন্য বলেন, আমরা দুনিয়াকে সামনে রেখে চলব না, আমরা তো আখেরাতকে সামনে রেখে চলব। আখেরাত চিরস্থায়ী জায়গা এবং আখেরাত চিরকাল থাকার জায়গা, সেখানে আল্লাহ তাআলা এরকম নিয়ামত তৈরি করছেন। আর যে দুনিয়াকে সামনে রেখে চলবে, আখেরাতকে ভুলে চলবে, তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং সবচেয়ে বেশি নাকাম আর বিফল হবে, তার জিন্দগি বরবাদ আর ধ্বংস হবে। হর কাম কে উসুল হতে আজাব হতে উসুল আজাব কি যায় কি যায়, তো হর কাম মে ভি তরক্কি হতি হ্যায় আপনি ভি তরক্কি হতি হ্যায়, আর বে উসুলি বে অনুমানি করনে সে কাম কো ভি নুকসান হতা হ্যায় আপনা ভি নুকসান হতা হ্যায়। ইস কাম কে অন্দর জো সবসে বড়া উসুল হ্যায় ও ইজতেমাঈয়ত হ্যায়, ও দিলো কা জোড় হ্যায়। জিতনা হমারে দিলো কে অন্দর জোড় হোগা, জিতনা হমারে দিল কাম করনে ওয়ালো সে মিলে হুয়ে হোঙ্গে, উতনা হি খুদা পাক কি মদদ শামিল হাল হ্যায়গি। ইয়াদুল্লাহি আলাল জামাআ, আল্লাহ কি জো মদদ আতি হ্যায় ও জামাআত পর আতি হ্যায়, আর মদদ জব আতি হ্যায় জব জামাআত হো, আর জামাআত জব হোতি হ্যায় জব জোড় হো, আর জোড় জো হোতা হ্যায় ও সিফাত কে উপর হোতা হ্যায়। আগর হমারে অন্দর সিফাত হ্যায়, হমারে অন্দর তওয়াজ্জু হ্যায়, হমারে অন্দর আরজি হ্যায়, হমারে অন্দর আপনে কো ছোটা সমঝনা হ্যায়, হমারে অন্দর আল্লাহ কি জাত আলী কে সাথ তাআল্লুক পয়দা হো রাহা হ্যায়, হমারি ইবাদাত সহি হ্যায়, হমারে মামলা সহি হ্যায়, হমারি মুআশরত পাকিজা হ্যায়, হমারে আখলাক আগর বনন হ্যায়। আগর ইয়ে সিফাত হমারে অন্দর হ্যায় তো তো হমে ইজতেমাঈয়ত হ্যায়, তো তো হমারি তরক্কি হ্যায়, আর আগর সিফাত সে হম দূর হ্যায় তো ফির জাহির কে অন্দর চাহে জিসম মিলা হুয়া হো লেকিন খুদা পাক কে ইয়াহ উসকি কোই হকীকত নাহি উসকি কোই কীমত নাহি হ্যায়। মহতরম দোস্ত উনি বলেন যে প্রত্যেক কাজেরই উসুল নিয়ম এবং প্রত্যেক কাজেরই আদব রয়েছে, যখন ওই নিয়ম মতো ওই উসুল মোতাবেক আর ওই আদব মোতাবেক ওই কাজ করা হয় তো ওই কাজ উপকারী হয়, ওই কাজের মধ্যে বরকত আসে, ওই কাজের দ্বারা বড় ফায়দা হয়ে যায়। আর যখন এরকম ভাবে কাজ বেউসুলির সঙ্গে করা হয়, অনিয়ম ভাবে করা হয়, তো ওই কাজের দ্বারা কোনো বরকত হাসিল হয় না, ওই কাজের দ্বারা কোনো উপকারও হয় না। এই জন্য মেরে মহতরম দোস্ত উনি বলেন আমাদের এই কাজের মধ্যে সবচেয়ে বড় উসুল যেটা, সবচেয়ে বড় উসুল সেটা হল বলে যে আপোষের মধ্যে একে অপরের সঙ্গে দিল মিলে থাকে। দিল মিলে যখন থাকবে এবং আমরা জমাত হিসাবে আমাদের দিল এক দিল জমা হয়ে থাকবে, একের সঙ্গে অপরের দিল একত্র হয়ে চলবে, দিলের মধ্যে ইজতেমাঈয়ত আসবে, তো মেরে মহতরম দোস্ত আল্লাহ তাআলার মদদ হবে। কারণ আল্লাহ তাআলার মদদ ইজতেমার সঙ্গে, আর ইজতেমা হয় হইল একত্র হয় হইল মানুষের দিল যখন একত্র হয়। আর এই মানুষের দিল একত্র কখন হবে বলে যখন তার মধ্যে সিফাত আর গুণাবলী গুণাবলী হবে, তার ভিতরে যদি তাওয়াজ্জুর গুণ হয় অর্থাৎ বিনয়ী হয়, সে নিজেকে ছোট মনে করে, বড়াই করে না, বড় বড় হইতে চায় না, তো বলে যে যখন তার ভিতরে তাওয়াজ্জু হবে এবং তার ভিতরে ইবাদত সে ইবাদত করতে বালা হবে, তার ইমান মজবুত হবে, এরকম ভাবে মেরে মহতরম দোস্ত বলে যে তার আখলাক তার মুআমালা তার মুআশারাত তার আখলাক এই সমস্ত জিনিসগুলো যখন সুন্দর হয়ে যাবে, তো মেরে মহতরম দোস্ত বুঝবো আপোষের মধ্যে দিল একে অপরের সঙ্গে জুড়ে যাবে, আর যখন দিল জুড়ে যাবে তো আল্লাহ পাকের মদদ এবং নুসরত হবে, আল্লাহ তাআলার হাত জমাতের উপরে থাকে, অর্থাৎ আল্লাহ তাআলার নুসরত আর সাহায্য জমাতের উপরে হয়ে থাকে। হর আমল করতে আ যায় আল্লাহ কো রাজি করতে কে লিয়ে জিসকো ইখলাস কহতে হ্যায়, আর ইখলাস কা ফয়সলা আখিরত কে অন্দর হোগা, আর আল্লাহ জিল্লা শানহু খুদ ফয়সলা ফরমানেগে। দুনিয়া কে অন্দর তো হর এক আপনে আপ কো মুখলিস সমঝতা হ্যায়, হর এক আপনে আপ কো মুখলিস কহতা হ্যায়, লেকিন আখিরত কে অন্দর আল্লাহ জিল্লা শানহু আমন ওয়ালু ফয়সলা ফরমানেগে। ইয়াহ মা আগর ইখলাস মুখলিস হোনে কা ফয়সলা হো গিয়া তো কামিয়াব, আর মা আগর ইয়ে ফয়সলা হুয়া কে নাহি ইয়ে তো রিয়াকার থা, ইয়ে তো নাম নমুদ ওয়ালা থা, ইয়ে তো শোহরত ওয়ালা থা, তো এসা আদমি بڑے خسارے میں, بڑے نقصان میں, بڑی تباہی میں ہوگا. اس لیے اللہ سے اخلاص بھی مانگتے رہیں. نفس و شیطان ہمارے دو دشمن لگے ہوئے ہیں. اول تو وہ عمل ہی کرنے نہیں دیتے, لیکن کوئی اگر موٹا عمل کر لے تو ایسے کام کرا دیتا ہے جسے کیا کیا کرایا سب ضائع ہو جاتا ہے. اس لیے خدا پاک سے یہ بھی مانگنا ہے کہ اے اللہ نفس و شیطان کے فندے سے تو ہماری حفاظت فرما, اور یہ جو ٹوٹا پوٹا عمل تو نے اپنے کرم سے کرایا ہے اس کو اپنے کرم ہی سے قبول فرما. میرے محترم دوست بزرگ, ایرپر ایک جنس جیتے کرتے ہوئے সেটা হলো যে আমাদেরকে এখলাস হাসিল করতে হবে. হর কাম হর কাজ প্রত্যেকটা কাজ আমি আল্লাহকে রাজি করার জন্য করি. এটার মধ্যে আমার কোন মনের কোনো অংশ না থাকে, দুনিয়ার কোনো স্বার্থ আমার এখানে না থাকে, শুধু আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আমি করি. আর এই আল্লাহকে রাজি করার জন্য করতেছি না অন্য কোনো উদ্দেশ্যে করতেছি, এইটার ফয়সালা এইটার সিদ্ধান্ত দুনিয়ার কেউ করতে পারবে না. এই ফয়সালা তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন করবেন. কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিলের ভিতর থেকে তার যে এরাদা ছিল এই জিনিসকে বের করবেন, কে সে কি আল্লাহর জন্য রাজি করা আল্লাহকে রাজি করার জন্য করছে, না সে দুনিয়াতে নাম যশ হাসিল করার জন্য রিয়াকারি করার জন্য করছে, এই সব কিছু আল্লাহ তাআলা দিলের ভিতর থেকে বাহির করবেন. তো যদি আল্লাহকে রাজি করার জন্য সে কাজ করে থাকে তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ সে তো বড় কামিয়াব হয়ে যাবে. আর যদি দুনিয়াতে সে নাম যশের জন্য করে থাকে অথবা অন্য কোন উদ্দেশ্যে সে করে থাকে, তাইলে মেরে মহতরম দোস্ত বুজুর্গ সে ওখানে বড় লোকসানের মধ্যে পড়বে, এবং আল্লাহ তাআলা এই কথা ঘোষণা করে দিবেন যে সে নামের জন্য করছে, আল্লাহকে রাজি করার জন্য করে নাই. আর এই জিনিস হলো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যাই আমল আমরা করি টোটাফোটা, যা কিছু আমরা করতে পারি, এটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা এই আমলকে কবুল করে নেন, এটার জন্য আমাদেরকে দোয়া করতে হবে. আল্লাহ তাআলা আমাদের দুই দুশমন আমাদের মধ্যে লাগায় আমাদের সঙ্গে লাগায় রাখছেন, নফস আর শয়তান এই দুই দুশমন আমাদের সঙ্গে আছে. মানুষ আউয়াল প্রথম তো তারা এটি চেষ্টা করে মানুষ আমলই না করে, যদি সে কোন রকম টুটাফাটা যা কিছু সে পারে আমল করে, তারপরে তাদের চেষ্টা এই থাকে যাতে যা সে আমল করছে এই আমলটা নষ্ট হয়ে যায়, বেকার হয়ে যায়, এই চেষ্টাই তারা করে. কাজেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনার তৌফিকে যা কিছু আমি টুটাফাটা দাওয়াতওয়ালা কাম এই বড় কাম এটা টুটাফাটা যা কিছু আমি করতে পারছি করছি আপনার তৌফিকে করতে পারছি, আপনি দয়া করে এই আমলকে কবুল করেন আর এই আমলকে নষ্ট হওয়া থেকে বাঁচান. আল্লাহ হম সবক কবুল ফরমা লে আর মৌত তক হম সবক ইখলাস কে সাথ লাগে রহনে কি তৌফিক নসীব ফরমা লে. আল্লাহ তাআলা আমাদের কবুল ফরমান, মৌত পর্যন্ত ইখলাসের সঙ্গে লেগে থাকার তৌফিক নসীব ফরমান. আল্লাহ কি তরফ মুতাওয়াজ্জিহ হো, দোয়া মাং খুব ইয়াকিন কে সাথ, খুব ইল্লাহ জারি কে সাথ, আর খুব জো হে দিল কে ইয়াকিন কে সাথ, দিল কে সাথ اور حضور قلب کے ساتھ دعا مانگیں. غفلت والے دل کی دعا خدا پاک قبول نہیں کرتے, اللہ اس کی دعا کو قبول کرتے ہیں جو انتہائی غفلت اس کے ساتھ حاضری کے ساتھ انتہائی تواضع کے ساتھ اور دل کے حاضر ہونے کے ساتھ کی جاتی. تیجن بھائی سبھی متوجہ ہے بسی اور اللہ جی کے نیچے دل کے رجوع کرے بسی, অন্য কোন ধ্যান অন্য কোন জিনিসের খেয়ালের সঙ্গে গাফেল হইয়া দোয়া না করি, কারণ গাফেলের দোয়া আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করেন না, ওই দোয়াকে আল্লাহ কবুল করেন না. আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বসি এবং দিলের ধ্যানকে আমরা আল্লাহর দিকে রুজু করে দিই আর ইয়াকিনের সঙ্গে করি. আরেকটা জিনিস উনি বলছেন যে খুব কান্নাকাটি, খুব আল্লাহ তাআলার কাছে পীড়া ফিরি আর কান্নাকাটির সঙ্গে দোয়া করি, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله لا إله إلا هو الحي القيوم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا راحم المساكين ويا أرحم الراحمين رب اغفر وارحم وتجاوز عما تعلم إنك أنت العز الأكرم اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم اغفر لأمة سيدنا محمد صلى الله عليه وسلم ما تقدم من ذنبها وما تأخر وما أصرت وما أعلنت اللهم اشرع صدورنا للإسلام اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا من الراشدين اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وهدى قيما وخلقا مستقيما اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أعط نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت لا إله إلا الله العليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا ضرا إلا كشفته ولا مرضا إلا شفيته ولا بلاء إلا رفعته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين إليك ربي فعذبنا وفي أنفسنا لك ربي فذللنا وفي أعين الناس فعظمنا ومن سيء الأخلاق فجنبنا وعلى صالح الأخلاق فقومنا وعلى الصراط المستقيم فثبتنا وعلى الأعداء أعداء أعداء الإسلام فانصرنا اللهم انصرنا ولا تنصر علينا وزدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وعافنا ولا تؤثر علينا وعافنا ولا تحرمنا وامكر لنا ولا تمكر علينا اللهم ارحمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم ارحمنا بترك المعاصي أبدا ما أبقيتنا وارحمنا أن نتكلف ما لا يعنينا وارزقنا حسن النظر فيما يرضيك عنا اللهم إن قلوبنا ونواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم علمنا مراشد أمورنا و وأعذنا من شرور نفوسنا يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم اقبل بقلوب المسلمين وجموعهم الى طاعتك اللهم اجعلنا سامعين مطيعين واولياء مخلصين ورفقاء مصاحبين اللهم اجعل نبينا لنا فرقا وحوضه لنا مولدا اللهم اعصرنا في زمرته واستعملنا بسنته وتوفنا على ملته واجعلنا من حزبه واجعلنا من رفقائه مع النبيين والصديقين والشهداء والصالحين اللهم انا نسألك حبك وحب رسولك وحب من ينفعنا حبه عندك والعمل الذي يبلغنا حبك اللهم اجعل حبك احب الاشياء الينا واجعل خشيتك اخلف الاشياء عندنا واقطعنا حاجات الدنيا بالشوق الى لقائك من غير ضراء مضره ولا فتنه مضله وقنا السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم اللهم انا نسالك من الخير كله عاجله واجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله واجله ما علمنا منه وما لم نعلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے اللہ ہمارے گناہوں کو معاف فرما یا اللہ ہماری مشہور نے درگزر فرما اے اللہ ہماری سیاحت کو حسنات سے مبدل فرما اے اللہ یہ عظیم دولت جو تو نے ہمیں نصیب فرمائی ہے اے اللہ اس کی قدر کرنے کی توفیق نصیب فرما اے اللہ اس کی ناقدیر سے ہماری حفاظت فرما اے اللہ اس کام کی عظمت دل سے اندر پیدا فرما اے اللہ اس کے لیے جان و مال قربان کرنے والا بنا دے اے اللہ صحیح اصول کے ساتھ کام کرنے کی توفیق نصیب فرما دے اے اللہ ہر بے اصولی سے اور اے اللہ ہر بے عنوانی سے تو ہماری حفاظت فرما دے اے اللہ ہم گنہگار ہیں اے اللہ ہم خطا کار ہیں اے اللہ ہم قصوروار ہیں اے اللہ ہم سے کوئی حق ادا نہیں ہوتا ہے اے اللہ تو بہت معاف فرمانے والا ہے اے اللہ معاف فرمانے کو پسند فرماتا ہے اے اللہ اب تک جو ناقدری ہوئی ہے اس کو اپنے کرم سے معاف فرما دے اے اللہ آئندہ صحیح اصول کے ساتھ ہمیں چلنے والا بنا دے اے اللہ دین کی صحیح سمجھ ہمیں نصیب فرما دے اے اللہ ایمان کامل ہم کو مرحمت فرما دے اے اللہ ایمان کی حقیقت تو ہم کو نصیب فرما دے اے اللہ ایمان میں قوت نصیب فرما دے اے اللہ ایمان پر ثابت قدم فرما اے اللہ ایمان پر خاتمہ نصیب فرما اے اللہ عملوں کا شوق ہمیں نصیب فرما اے اللہ بھلے اعمال کا کرنے والا بنا دے اے اللہ برے اعمال سے تو ہمیں بچا لے اے اللہ نبی پاک علیہ الصلوۃ والسلام کی حقیقی سچی محبت نصیب فرما دے اے اللہ اتباع کامل کی دولت سے مالا مال فرما دے اے اللہ نبی کے نقشے قدم پر چلنا ہمارے لیے آسان فرما دے اے اللہ غیروں کے طریقوں کی نفرت دلوں میں پیدا فرما دے اے اللہ اس سے ہماری حفاظت فرما دے اے اللہ ہمیں اخلاص نصیب فرما دے اے اللہ تو ہم سے راضی ہو جا اے اللہ تو ہم سے راضی ہو جا اے اللہ تو ہم سے راضی ہو جا اور ہمیں اپنے سے راضی فرما دے اے اللہ اپنی ناراضگی سے ارے اللہ ناراضگی والے کاموں سے, ارے اللہ ہر ایسے عمل سے جس سے تو ناراض ہوتا ہو, ارے اللہ تیری رحمت سے آدمی دور ہوتا ہو, اے اللہ ہر ایسے عمل سے تو ہماری حفاظت فرما دے, اے اللہ ہر ایسے عمل کو کرنے والا بنا دے جس سے تیرا قرب حاصل ہوتا ہو, اے اللہ تیری رضا حاصل ہوتی ہو, اے اللہ تو ہم سب کے حال پر رحم فرما دے, اے اللہ کرم فرما دے, اے اللہ موت سے ہم سب کو قبول فرما دے, اے اللہ سفارت قبولیت سے آراستہ فرما دے, اے اللہ یہ عظیم دولت جو تو نے نصیب فرمائی ہے, اے اللہ ہم اس سے بالکل لائق نہیں ہے لیکن یہ تیرا کرم ہے کہ تو نے اس میں لگا رکھا ہے, اے اللہ ہمیں ان محرومین میں نہ فرما, اور اے اللہ ہمیں ان بدبختوں میں نہ فرما کہ دنیا میں دین کا کام کر کے جائیں اور آخرت کے اندر تیری طرف سے دھکے پڑ رہے ہو اور تو ہم کو دور کر رہا ہو, اے اللہ ان بدبختوں میں ہم کو شامل نہ فرما, اور اے اللہ ان ضعیف لوگوں میں ہمیں شامل فرما جو تیرے قریب ہو رہے ہو اور جن کو تو اپنا قریب کر رہا ہو, اے اللہ ان صحیح لوگوں میں ہمیں بھی شامل فرما, اے اللہ تمہیں اپنی رضا نصیب فرما, اے اللہ تو ہمارا بن جا اور ہمیں اپنا بنا لے, اے اللہ غیروں کی محتاجی دے ہماری حفاظت فرما دے, اے اللہ کی راج عالی پر اعتماد یقین نصیب فرما دے, اے اللہ اپنا دھیان دلوں میں پیدا فرما دے, اے اللہ اپنا تعلق ہم کو نصیب فرما دے, اے اللہ ہدایت عامہ کے فیصلے فرما دے, اے اللہ اقوام عالم کو ایمان سے سرفراز فرما دے, اے اللہ پوری انسانیت کو اے اللہ صحیح راہ پر چلنے والا بنا دے, اے اللہ نجات والے راستے پر ڈال دے, اے اللہ تباہی اور بربادی والے راستے سے سب کی حفاظت فرما دے, اے اللہ پوری امت کو اس کام کے لیے قبول فرما دے, مردوں کو اور عورتوں کو اور بچوں کو یا اللہ ہر فرد امت کو اپنے کرم سے قبول فرما دے, اے اللہ اپنے کرم سے قبول فرما دے, اے اللہ ہمیں صفات سے مالا مال فرما دے, اے اللہ رضائل سے اور گندگیوں سے, اور اے اللہ فواحش محرمات سے, اور اے اللہ منکرات و منیات سے ہماری حفاظت فرما دے, اے اللہ طاعات کی رغبت نصیب فرما دے, اے اللہ سنتوں کا شوق نصیب فرما دے, اے اللہ ایک ایک سنت کو ہماری زندگیوں میں زندہ فرما دے, اے اللہ ہماری اجتماع کو قبول فرما, اے اللہ اس میں شرکت کرنے والوں کو قبول فرما, اے اللہ اس کی محنت کرنے والوں کو قبول فرما, اے اللہ اس میں کہنے سننے والوں کو قبول فرما, اے اللہ اس میں خدمت کرنے والوں کو اور اے اللہ اپنی راہ میں نکلنے والوں کو, اے اللہ سب کو قبول فرما, اے اللہ اس اجتماع کو باعث خیر و برکت فرما, باعث رزق و ہدایت فرما, اے اللہ باعث صلاح و فلاح فرما, اے اللہ ہدایت کے پھیلنے کا اور اے اللہ سنتوں کے زندہ ہونے کا اور اے اللہ اقوام عالم کے ایمان پکانے کا, اے اللہ اس کو ذریعہ فرما, اے اللہ اس کو ذریعہ فرما, اے اللہ جتنے عربی مدارس ہیں اور اے اللہ جتنے قرآنی مخاطب ہیں اور اے اللہ جتنے دینی مراکز اور مساجد ہیں, اے اللہ اسلام و مسلمین کی پوری پوری حفاظت فرما, اے اللہ پوری پوری حفاظت فرما, اے اللہ اس کام کی اور کام کرنے والوں کی اور اے اللہ کام کے ٹھیوں کی پوری پوری حفاظت فرما, اے اللہ ہر شریر کی شرارت سے اور اے اللہ فتنین کے فتنے سے, اے اللہ پوری پوری حفاظت فرما, اللہ جہاں جہاں یہ کام ہو رہا ہے دن دگنی رات چوگنی ترقی نصیب فرما, اے اللہ اجتماعیت پیدا فرما, اے اللہ دلوں میں الفتیں محبتیں پیدا فرما, اے اللہ جہاں جہاں رکاوٹیں ہیں اے اللہ یہ ہمارے ہی گناہوں کی وجہ سے, اے اللہ ان رکاوٹوں کو دور فرما, اے اللہ رکاوٹ ڈالنے والوں کو ہدایت نصیب فرما, اے اللہ جہاں جہاں یہ کام ہو رہا ہے اے اللہ اس کی حفاظت فرما, اے اللہ ترقیات سے مالا مال فرما, اے اللہ ہم سب کو قبول فرما, اے اللہ تو ہم سب کو قبول فرما, اے اللہ دار انتہابیت نصیب فرما, اے اللہ دارے ذلت و رسوائی سے حفاظت فرما, اے اللہ دارے ان کی درخروئی نصیب فرما, یا اللہ عفو کا عافیت تھا, اے اللہ یسر کا سہولت تھا, اور اے اللہ کرم کا رحم کا معاملہ فرما, اے اللہ فضل کا معاملہ فرما, اے اللہ جن بھائیوں نے ہم سے دعاؤں کے لیے کہا ہے لکھا ہے یہ جو ہم سے دعاؤں کے متوقع ہیں یا اللہ یہ کہنا چاہتے کہ نہیں پائے, اے اللہ سب کی جائز مرادوں کو پورا فرما, اے اللہ پریشان حال لوگوں کی پریشانیوں کو دور فرما, اے اللہ بیماروں کو شفا نصیب فرما, اے اللہ مقروضین کے قرضوں کی ادائیگی کی پیسے سے سودے پیدا فرما, جائز حاجات کو پورا فرما, اے اللہ جائز ضروریات کو پورا فرما, اللہ جو ناجائز مقدمات میں محفوظ ہیں یا اللہ ان کے خلاصی کی صورتیں پیدا فرما, اے اللہ عافیت کے فیصلے فرما, اے اللہ دارین کی عافیت نصیب فرما, اے اللہ دارین کی ذلت و رسوائی سے حفاظت فرما, اے اللہ اس پورے مجمع کو قبول فرما, اے اللہ اس پورے مجمع کو قبول فرما, اے اللہ اس کے ہاتھ اٹھانے کو قبول فرما, اے اللہ سب کو ہدایت سے مالا مال فرما, اے اللہ سب کو اپنی رضا نصیب فرما, اے اللہ اپنا تعلق نصیب فرما, اے اللہ نبی کی معیت نصیب فرما, اے اللہ نبی کا قرب نصیب فرما, یا اللہ اپنے کرم سے ہماری دعاؤں کو قبول فرما, صلی اللہ علیہ وسلم.